আগেরই মতো আজ তোমাকে আপন করে বুকে ধরে রেখেছি আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো আমি যে তোমাকে ভালোবেসেছি আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো আমি যে তোমাকে ভালোবেসেছি আগেরই মতো আজ তোমাকে আপন করে বুকে ধরে রেখেছি আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো আমি যে তোমাকে ভালোবেসেছি সেই শুভ রাত শুভ লগনে ভালোবেসেলে না তুমি আমার জীবনে আজ সেই শুভ রাত শুভ লগনে ভালোবেসেলে না তুমি আমার জীবনে আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো আমি যে তোমাকে ভালোবেসেছি বেঁচে থেকে কিসেরই আশায়, আমি যদি মারা যাই কার কি আসে যায়। বেঁচে থেকে কিসেরই আশায়, আমি যদি মারা যাই কার কি আসে যায়। শেষ দেখাটা তুমি করে যেও গো, শেষ দেখাটা তুমি করে যেও গো, অনেকটা কাছাকাছি এসেছি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো, আমি যে তোমাকে ভালোবেসেছি। সাথে করেছো তুমি মিথ্যে অভিনয়, জানা ছিল না প্রেম এত কঠিন হয়। আমার সাথে করেছো তুমি মিথ্যে অভিনয়, জানা ছিল না প্রেম এত কঠিন হয়। আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো, আমি যে তোমাকে ভালোবেসেছি আগের মতো আজও তোমাকে দেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি প্রিয়াগো, আমি যে তোমাকে ভালোবেসেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি।